আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, ধারাবাহিক আলোচনার অর্থনৈতিক সম্পৃক্ত একটি আলোচনা ঋণ এবং স্ত্রী ঋণ দেনমোহর এ নিয়ে আলোচনা করছিলাম এবং স্ত্রী মোহর স্ত্রীকে দেওয়া কতটা গুরুত্বপূর্ণ সে কথা আপনাদের সামনে আগে বলেছি। আজও কিছু কথা বাকি রয়ে গেছে, সেটা বলতে প্রয়াস পাবো ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালামের মোহরের কথা আগে শুনেছেন যে আট বছর মজুরি, আর আট বছর কিংবা দশ বছর তার মধ্যে এখতিয়ার দেওয়া হয়েছিল, দুটোর মধ্যে একটা গ্রহণ করে মুসা আলাইহিস সালাম ওই মহিলাকে বিবাহ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তিনি বিবাহ করেছেন এবং নিজের কন্যাদের বিবাহ দিয়েছেন, তাদের মোহর কেমন ছিল তাদের কথা যদি আমরা দেখি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোন স্ত্রী ও কন্যার মোহর 480 দিরহাম বা 1428 গ্রাম ওজনের রৌপ্য মুদ্রা এর বেশি ছিল না। 1428 গ্রাম, এক কেজি 428 গ্রাম রূপোর দাম কত? কম নয়। এসব বলছেন এর থেকে বেশি ছিল না, তার মানে এর কম ছিল। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর ছিল 20টা জওয়ান উটনি, আল্লাহর নবীকে দিতে হয়েছে। প্রথম বিবাহ আল্লাহর নবীকে দিতে হয়েছিল, অবশ্য আল্লাহর নবীর তরফ থেকে চাচারা আদায় করে দিয়েছিলেন। এটা হচ্ছে খাদিজার মোহর। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তার মোহর ছিল 500 দিরহাম। 500 দিরহাম, তার মানে 1 কেজি 487 গ্রাম ওজনের রৌপ্য মুদ্রা, চাঁদি। তবে কেবল উম্মে হাবিবার মোহর ছিল 4000 দিরহাম, আর তা হলো 11 কেজি 900 গ্রাম ওজনের মুদ্রা। অবশ্য এই মোহর কে আদায় করে দিয়েছিলেন? বাদশাহ নাজাসি। বাদশাহ নাজাসি উপহার স্বরূপ তিনি উম্মে হাবিবার সাথে আল্লাহ রসুলের বিবাহ দিয়েছিলেন এবং এই মোহর দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়াকে বিবাহ করেছিলেন। সাফিয়া ছিলেন যুদ্ধবন্দিনী, সুতরাং তাকে স্বাধীন করে বিবাহ করেছিলেন, আর এই স্বাধীন করাটাই ছিল তার মোহর। আবু তালহা উম্মে সুলাইমকে বিবাহ করেছিলেন, আর উম্মে সুলাইম আগে মুসলমান হয়ে গেছিলেন, আবু তালহা তখন মুসলমান হননি। বিবাহের প্রস্তাব এলে বললেন তুমি মুসলমান হও আর ইসলামটাই হবে আমার মোহর। তিনি ইসলাম গ্রহণ করলেন, মোহর হয়ে গেল। মোহর হতেই হবে, মোহর ছাড়া, কিন্তু বললাম হয়তো কখনো বেশি কখনো কম, যার যেমন সামর্থ্য আছে তাকে মোহর দিতে হবে। যারা স্ত্রীকে মোহরে ফাঁকি দেয়, ধোকা দেয়, মিছামিছি বেঁধে আদায় করার নিয়ত না রাখে তারা এক শ্রেণীর ব্যভিচারী। একথা আমি বলিনি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আইয়ুমা রাজুলিন তাযাওয়াজা ইমরাআতান আলা মা কাল্লা মিনাল মাহর আও কাসর লাইসা ফি নাফসিহি আন ইউদ্দিয়া ইলাইহা হাক্কাহা খাদাআহা ফামাতা ওয়া লাম ইউদ্দি ইলাইহা হাক্কাহা লাকিয়াল্লাহা ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন। যে ব্যক্তি কোনো মহিলাকে কম অথবা বেশি মোহর দিয়ে বিবাহ করলো এবং মনে মনে এই নিয়ত রাখলো যে আমি তাকে দেব না, তাকে ধোকা দিল, অতঃপর মারা গেল, তাহলে আল্লাহর সাথে কেয়ামতে তার সাক্ষাৎ হবে এই অবস্থায় যে সে ব্যভিচারী। ব্যভিচারী, ওই মহিলার সঙ্গে কি করেছ? ব্যভিচার করেছে, নিয়ত ছিল না যে শোধ করবো। আমাদের অধিকাংশ বিয়েতে কি হয়, পাঁচ আদায় করতে হয় না, তো এরকমই থাকে না, ফাঁকিবাজি বুদ্ধি থাকে। সাবধান, যদি ব্যভিচারী হয়ে মরতে না চান তাহলে মোহর আদায় দেওয়ার নিয়ত করুন। যারা আপনারা মোহর আদায় করেননি, মোহর আদায় করে দেবেন। আর শ্বশুরের কাছ থেকে যদি কিছু নিয়ে থাকেন, শ্বশুরকে ফিরিয়ে দেবেন। শ্বশুরকে ফিরিয়ে না দিয়ে মারা গেলে তওবা আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে কবুল হবে না। মানে এই তো আপনি খুব লজ্জার কথা ফেললেন, আপনাদেরকে খুব লজ্জার কথা বললেন। লজ্জার কথা কিছু নেই, আত্মসমর্পণ হচ্ছে ইসলামের নাম। যখন জানতেন না, জানতেন না, এখন জানলেন, শুনলেন, এখন মানতে হবে। আপনাকে যৌতুকে আপনি যা নিয়েছেন, যে পণ প্রথাতে পণে যা আপনি নিয়েছেন, বরপণ নিয়েছেন, সেই পণ আপনি শ্বশুরকে ফিরিয়ে দেন, আর না শ্বশুরের কাছে ক্ষমা চান। যদি আপনি ফিরে দিতে না পারেন তাহলে ক্ষমা চান, আব্বা আমাকে মাফ করে দেন, তার কারণ আমি ভুল করে আপনার কাছ থেকে আপনাকে কষ্ট দিয়েছি, মাপ চেয়ে নেন। ছোট হতে লজ্জা লাগছে কেন? যেটা নিয়েছেন সেটা আরো লজ্জার কথা, হাত পেতে যেটা নিয়েছেন এই নেওয়াটা লজ্জার কথা। সুতরাং বলা বাহুল্য বলছি কি, যদি আপনি নিয়ত না রাখেন তাহলে কাল কেয়ামতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন, আপনি ব্যভিচারী হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই হাদিসে আরেকটা কথা বলছেন, ওয়াইয়ুমা রাজুলিন ইসতাদানা দাইনান লা ইউরিদু আন ইউদ্দিয়া ইলা সাহিবিহি হাক্কাহু খাদাআতান হাত্তা আখাযা মালা। যে ব্যক্তি কারো কাছ থেকে ঋণ নিল আর মনে মনে নিয়ত রাখলো যে এর ঋণ আমি আর ফেরত দেব না, এর ঋণ নিয়ে আমি আর ফেরত দেব না, ওর অনেক আছে, ও না দিলেও চলবে, দেবো না আর কি, কোন রকম ভাবে হালাল করে নেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মারা যায় অবস্থা ওয়ালা ইয়ারুদ্দা ইলাইহি দাইনা, তার ঋণ যদি ফেরত না দেয় লাকি আল্লাহ ওয়া হুয়া সারিক, সে আল্লাহর সাথে চোর হয়ে সাক্ষাৎ করবে। চোরে চুরি করে লুকিয়ে লুকিয়ে, আর এ প্রকাশ্যে চুরি করে এবং তার কাছ থেকে সহজে নিয়ে আর দিতে চায় না। তাই কোন অনিবার্য কারণে স্ত্রীকে তালাক দিলে তার মোহর ফিরিয়ে নিয়ে স্ত্রীর অধিকার নষ্ট করা যাবে না। যদি স্ত্রী তালাক চায় তাকে মোহর ফেরত দিতে হবে, কিন্তু আপনি তাকে তালাক দেবেন আর তার মোহর ফেরত নেবেন এটা আপনার জন্য জায়েজ না। আল্লাহ তাআলা বলছেন ওয়াইন আরাতুম ইসতিবদাল আজওয়াজিন মাকানা যাওজিন ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ আতাখুযুনাহু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। যখন তোমরা চাও যে স্ত্রীকে তালাক দেব, তার বিনিময়ে অন্যকে বিবাহ করব, আর যদি তাদেরকে প্রচুর পরিমাণে অর্থ দিয়ে থাকো, এই বউকে দিয়েছো অনেক কিছু, তাহলে তোমরা তা গ্রহণ করো না, ফিরিয়ে নিও না। তোমরা কি অন্যায়ভাবে ইসমাম পাপ রূপে তা গ্রহণ করবে কিংবা অপবাদ রূপে গ্রহণ করবে? ওয়া কাইফা তাখুযুনাহু ওয়াকাদ আফদা বাযুকুম মিলা বাদিন ওয়া আখাযনা মিনকুম মিসাকান গালিযা। কিভাবে গ্রহণ করবে তা ফিরিয়ে নেবে, মোহর যেটা দিয়েছো কিভাবে তা ফিরিয়ে নিতে পারো, অথচ তুমি তার সঙ্গে সংসর্গ করেছো, তার সাথে বাস করেছো, তার সঙ্গে তুমি যৌন খোদা নিবারণ করেছো এবং তার কাছ থেকে তুমি যৌন সুখ অনুভব করেছো, ভোগ করেছো, অতএব ফিরিয়ে নিও না। দেখছেন, মোহর দিয়ে ফিরিয়ে নিও না, আর এ মোহর দেওয়ার আগে নিতে চাচ্ছে এ কোন পুরুষ আর ও কোন পুরুষ। আল্লাহ তাআলা বলছেন লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসাআ মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফরিদাহ। যদি তালাক দিতে চাও কোনো কারণে, তালাকটা স্বাভাবিক, তালাক হচ্ছে ইমার্জেন্সি গেট, যখন একান্তই বনিবনাও হচ্ছে না, ওই যে আগে বললাম কি কি পদ্ধতি, একান্তই বনিবনা না হয় তো ইমার্জেন্সি গেট ব্যবহার করতেই হবে, তখন শেষকালে কি বিবাহ বিচ্ছেদ বা তালাক। যদি স্পর্শ করার আগে তালাক দাও অথবা মোহর বাঁধার আগে তালাক দাও তাহলে তাকে কিছু দাও, এমনি তালাক দিও না, তাকে কিছু দাও। ওয়ামাতিউহুন্না আলাল মুসি'ই কাদারুহু ওয়া আলাল মুকতিরি কাদারুহু মাতাআন বিল মারুফ হাক্কান আলাল মুহসিনিন। যে যেমন পারবে, ধনী তার ধন হিসাবে বেশি দেবে, গরিব তার গরিবি হিসাবে কম দেবে, যার যেমন ক্ষমতা আছে প্রচলিত প্রথা হিসাবে, প্রচলিত নিয়ম হিসাবে। হাক্কান আলাল মুহসিনিন, এটা হচ্ছে সৎকর্মপরায়ণশীল নেক মানুষদের কাছে অধিকার। সূরা বাকারা 236 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়াকাদ ফরাযতুম লাহুন্না ফরিযাহ ফানিসফু মা ফরাযতুম। আজই তোমরা তালাক দাও তাদেরকে স্পর্শ করার আগে, অথচ মোহর নির্ধারণ করা হয়েছে, মোহর নির্ধারণ করে বিয়ে করেছে, এখন মোহর দাওনি, তাই না? কিন্তু হঠাৎ করে এমন পরিবেশ সৃষ্টি হলো যে সেই মেয়ের সঙ্গে মিলনও হলো না, তালাক দিতে হলো, তাহলে তবুও মোহর দিতে হবে। কত মোহর দিতে হবে? অর্ধেক। ইল্লা আন ইয়াফুনা ওয়া ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ। এবার যদি কেউ মাফ করে, ক্ষমা করে দেয়, সেটা আলাদা কথা। ওয়া আনতাফু আকরাবু লিত্বাকওয়া, ক্ষমা করে দেওয়াটা তাকওয়ার নিকটবর্তী। যাই হোক, এ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আযামা যুনুবি ইনদাল্লাহি রাজুলুন তাযাওয়াজা ইমরাআতান ফালাম্মা কাদা হাজাতাহু মিনহা তাল্লাকাহা। এখন আপনি তালাক দিবেন কি জন্য, সেই মেয়েটাকে ছাড়বেন কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবথেকে বড় গুনাহগার সেই ব্যক্তি যে এক মহিলাকে বিবাহ করে, তারপর তার সঙ্গে নিজের যৌন খোদা মিটিয়ে নিল, তার যৌবনের ফুল ফুটিয়ে তাকে নষ্ট করে দিল, তারপরে তালাক দিয়ে দিল। আমি তোমাকে রাখবো না, আবার একটা নতুন বিয়ে করবো, এরকম আছে না লোক? এরকম অনেক লোক আছে, এরকমও অনেক লোক আছে। ওয়াজাহাবে বিমাহরিহা, আর তার মোহরও দিল না। এটা কে সব থেকে বড় গুনাহগার, সব থেকে বড় পাপি, যে একটা মেয়েকে বিবাহ করলো, তার সঙ্গে যৌন সুখ অনুভব করলো, অথচ তাকে মোহর দিল না, সব থেকে বড় পাপি। আর নম্বর দুই কে? ওয়ারাজুলুন ইস্তামালা রাজুলান ফাজাহাবা বিউজরাতিহি। আর এক ব্যক্তি আর এক ব্যক্তিকে মজুর খাটালো, মেহনত করালো, তোমাকে এত টাকা বেতন দেবো, কিন্তু দিল না, ফাঁকি দিল, একে খাটিয়ে নিল, খাটিয়ে নেওয়ার পর তাকে আর বেতন দিল না। প্রিয় দর্শক মন্ডলী, সামান্য বিরতির পর আবার আপনাদের সামনে ফিরে এসে বাকি কথা পূর্ণ করব। প্রিয় দর্শক মন্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবথেকে বড় পাপী আল্লাহর কাছে সেই ব্যক্তি যে কোনো মহিলাকে বিবাহ করে, অতঃপর তার সঙ্গে যৌন সুখ অনুভব করে তাকে তালাক দেয়, তাকে মোহরে ফাঁকি দেয়। আর দু নম্বর হলো সেই ব্যক্তি যে কোনো মানুষকে মজুরি খাটায় কিন্তু তাকে তার মজুরি দিতে ফাঁকি দেয়। আর তিন নম্বর হলো রাজুলুন ইয়াকতুলু দাব্বাতান আবাসা, যে খাম খা পশু হত্যা করে। খাম খা শিকার শিখছে, ফট করে একটা চড়ুই মারলো, ফট করে একটা হরিণ মারলো, খাম খাতে তাকে খায় না। যে হালাল পশু শিকার করে খাবো তা না, খাম খাতে ধ্বংস করে বেড়াচ্ছে। এ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপী। বাইহাকি হাকিমের হাদিস, আল্লাহর এই বিধানকে অমান্য করার জন্য কত সংসারে আগুন লাগছে। আল্লাহর বিধান কি? মোহর দিয়ে বিয়ে করো, আর তার মানে হলো যাদের বাড়িতে বিয়ে করবে, যাকে বিবাহ করবে তার কাছ থেকে কিছু নিও না। কিন্তু এই বিধান অমান্য করার জন্য কত সংসারে আগুন লাগছে, কত মা বোন আত্মহত্যা করছে, কত বধূকে পরিকল্পিতভাবে খুন করা হচ্ছে, কত বধূকে শ্বশুর বাড়িতে লাঞ্ছনা ও গঞ্জনার ভাত খেতে হচ্ছে, কত জায়গায় কত বধূ গোপনে অশ্রুমোচন করছে, দেওয়ার জায়গায় নেওয়ার প্রবণতা মানুষকে অর্থলোলুপ ও খুনি করে তুলছে, খুন করতেও দ্বিধা করে না। এর হিসাব কি দিতে হবে না ওই লুটেরা ও খুনিরাদেরকে, ওই বরের বাবাদেরকে, ওই বরকে যারা তাদের বরপণের মাধ্যমে এক মহিলার প্রতি অত্যাচার করে তাকে খুন করছে, খুনের হিসাব দিতে হবে না? ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, জীবন্ত পতিত করা হতো সেই জাহিলি যুগে মেয়েদেরকে, জিজ্ঞাসা করা হবে না যে কেন তাকে হত্যা করা হয়েছে? এই দুনিয়ায় বেঁচে গেল, পার পেয়ে গেল, আইনের যে টাকার বলে কিংবা ঘুষের বলে এই আইন থেকে সে বেঁচে গেল, কিন্তু কাল কেয়ামতে বাঁচার উপায় আছে না লুকোবার উপায় আছে? ঈমান যদি না থাকে আলাদা কথা, কিন্তু ঈমান যদি থাকে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, তাহলে তো বাঁচার কোনো উপায় নেই, বাঁচতেই হবে। আর ঈমান না থাকলেও আপনি বাঁচতে পারবেন, সে তো আগেই ধরা পড়বেন কুফরির কারণে, আর ঈমান আনার পর ধরা পড়বেন আপনার জুলমের কারণে। দেওয়ার জায়গায় নেওয়ার প্রথার কবল থেকে বাঁচার জন্য কত মাতা পিতা কন্যা সন্তান হত্যা করছে জাহিলি যুগের মতো, কত শত কন্যা ভ্রূণ মায়ের গর্ভেই নষ্ট করে ফেলা হচ্ছে, যে বাবায় দরকার নাই ওখান থেকেই নামিয়ে দেওয়া হচ্ছে। যে মেয়ে হয়ে জন্ম নিয়ে এলে একে তো শ্বশুর বাড়িতে মান নেই, বাবা পণ দিতে পারেনি, আবার এ যদি মেয়ে হয়ে আসে তাহলে তো সর্বনাশ, বলবে হ্যাঁ একে তো দিতে পারে না, বাবা ফকির, তারপর আবার মেয়ে জন্ম দিল, জন্ম কি ও দিয়েছে? হায় হায় হায়, নিজের ছেলেকে কিছু বলে না, বইয়ের দোষ, যত দোষ নন্দ ঘোষ, হ্যাঁ সর্বদোষ এসে বইয়ের ওপর, কেন মেয়ে হলো? আল্লাহুল মুস্তাআন, এক তো পণ দিতে পারেনি তার উপর আবার মেয়ে হলো কেন? সমস্যা, বিশাল সমস্যা। এখন এই ব্যাপারে লঙ্ঘিত হচ্ছে নারী অধিকার আর মানব অধিকার, কিন্তু তার ব্যাপারে সে ব্যাপারে কোনো নড়চড় নেই। নারীদের অধিকার কেবল পুরুষরা না, যে পুরুষরাই লঙ্ঘন করছে অধিকার তা না, নারীরা নিজেও লঙ্ঘন করছে নারীদের অধিকার। বরং এই বিষয়ে সাংসারিক নারী নির্যাতনের পেছনে বেশি কে আছে? নারীরাই আছে। শাশুড়ি হয়ে নির্যাতন করছে, ননদিনী হয়ে নির্যাতন করছে, বউকে দেখতে পারে না, কে বেশি দেখতে পারে না? শাশুড়ি, ননদিনী, কথায় কথায় বসলে ছেলে ধর, উঠলে কাট কাট, বসতে দেবো না, যখন কিছু আনতে পারিসনি তখন কাজ করে পুষিয়ে দে, পুষিয়ে দিতে হবে ওদেরকে। কত রকম বুদ্ধি তাদের মাথায়, কত রকম ভাবে তাদেরকে খাটিয়ে নেওয়া হয়, অত্যাচার করা হয়, নারী শাশুড়ি হয়ে পণ ও যৌতুকের দায়ে বউকে জ্বালাতন করে তার অধিকার নষ্ট করছে, মা হয়ে নিজের পেটে কন্যা ভ্রূণ নষ্ট করছে, মা হয়ে কেন করছে? মাও নিজে করেনি, সে জানছে যে আমি লাঞ্ছনা ভোগ করছি, আমার পেটে মেয়ে এলে সে মেয়েকেই অবস্থা করতে হবে। তাহলে নারী হয়ে নারীকে হত্যা করছে, যা হয়ে বধূ নির্যাতনে সমানে অংশগ্রহণ করছে, আমি এনেছি তুই আনতে পারিসনি কেন, তোর বাবাকে বল, দেখ আমি দিয়েছি, আমার বাবা থেকে, আমার বাবার ঘর থেকে নিয়ে এসেছি, যা হয়ে তাতে অংশগ্রহণ করে। ননদিনী আবার তবলার তালে খঞ্জনি বাজায়, সেও ঘর যদি দু এক সময় আসে সেও ভাবিকে দেখতে পারে না, একজন নারী হয়ে নারীর দুঃখ কষ্ট বুঝতে পারে না, অথচ নারী হয়ে নারীর কষ্ট বেশি বোঝা উচিত ছিল, কিন্তু যেখানে স্বার্থ সেখানে কেউ বুঝে না। যে বরের দিন মোহর, তার অসম্মতিতেই, তার ক্ষমতার বাইরে প্রয়োজনে তাকে নাজেহাল করা বা ঠেকাবার উদ্দেশ্যে অতিরিক্ত বাঁধা হয়েছে। অনেক সময় ছেলে বুঝতে পারে না, ঠেকাবার জন্য যে বললাম না 1,00,000 টাকা, তা দিতে হবে না, কিন্তু ওই যে তালাক দিলে তখন ওকে ঠেকাবো, এই জন্যই তার অনুমতি ছিল না অথচ বাঁধা হয়েছে, তাহলে কি হবে? এবং তারপরে তাকে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে, যে কাবিন নামা না নেকা নামাতে স্বাক্ষর করতেছে, বাধ্য হয়েছে। সেখানে তো আবার বরের আবার কথা বলা নিষেধ, বরের নাকি কথা বলা নিষেধ, বর কথা বললে বেয়াদব, সেখানে কথা বলা হবে না। আরে আমার নিজের ব্যাপার, আর আমার নিজের ব্যাপারে ফায়সলা হয়ে যাচ্ছে, তুমি কথা বলবো না কেন? জামাই বেয়াদব, জামাইকে চুপ করে বসে থাকতে হবে, পাশে বাপ আছে, বোনাই আছে, আর যা সব আছে বন্ধু বান্ধব তারা কথা বলবে, আর আমার ব্যাপার, আমার জীবন আমার ওপরে ঋণ চাপিয়ে দিচ্ছে, আমি কথা বলতে পারবো না। মুখ খুলুন, বিবাহ মজলিসে বসে মুখ খুলুন যে আমি এত দিতে পারবো না, এত টাকা বাঁধুন আমি নগদ দিচ্ছি কিংবা আমি শোধ করে দেবো, কিন্তু অত টাকা বাঁধলে আমি শোধ করতে পারবো না। তা সত্ত্বেও যদি জোর করে বেঁধে দেয়, স্বাক্ষর করিয়ে নেয়, দেনমোহরে ঋণের পাহাড় সে যদি বহন করতে বাধ্য হয়ে যায়, সে ততটুকু মোহর আদায়ের দায়িত্ব বহন করবে যতটুকুর উপর সে ও তার স্ত্রীর অভিভাবক চুক্তিবদ্ধ হয়েছিল। এই জন্যই আমি আগেই একটা বুদ্ধি দিচ্ছিলাম যে আগে শ্বশুরের সঙ্গে চুক্তি করে নেবেন কত দিতে পারবেন, নগদ দেবেন, তারপরে সমাজ আর যেই বলুন, যে জোর করে লিখিয়ে নেয় স্বাক্ষর দেখ, সে আপনার দেওয়া জরুরি না, সেটা আপনাকে আদায় করা জরুরি না, কি দরকার আছে? সুতরাং এই বুদ্ধি নিয়ে রাখুন, যারা এখনো বিবাহ করেননি আর যারা দ্বিতীয় বিবাহ করতে চান তাদেরকে বলে রাখছি, সতর্ক করে রাখছি যে মোহর দেওয়ার সময় নগদ মোহর দেবেন, চাহে কম হোক, তাতে আপনার দিন দুনিয়ার ভালাই হবে। আর যারা মেয়ে দেবেন তাদেরকেও বলে রাখছি, ভয় খাবেন না যে আপনার জামাই আপনার মেয়েকে তালাক দিয়ে দেবে। এ ভয় কেন? এই রকম নিরাশাবাদী কেন? এই রকম আপনার নেগেটিভ চিন্তাধারা কেন? আপনি রাখুন, আপনি দেখে জামাই করছেন, পছন্দ করে করছেন, ভরসা রাখুন তার উপরে, ইনশাল্লাহ তালাক হবে না। তালাক হবে এটা আপনি কেন ভাবছেন যে আগে থেকে বেঁধে রাখছেন 1,00,000 টাকা মোহর দিয়ে? অতএব উভয় পক্ষকে সতর্ক করা উদ্দেশ্য ছিল, আশা করি কথাগুলি জরুরি ছিল। সমাজে প্রচলিত এমন একটা অপরাধ যে চলছে দিন রাত, পত্র পত্রিকায় আত্মহত্যা, নারী ধর্ষণ, বধূ নির্যাতন এবং আগুন জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, বিষ খাওয়া, গলায় দড়ি দেওয়া ইত্যাদি, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন, আমাদের সমাজকে পরিশুদ্ধ করুন এবং সমাজের মানুষের মন মানসিকতাকে পবিত্র করুন ইসলামের আলো দিয়ে, ইসলামের ঈমান দিয়ে, আল্লাহর পক্ষ থেকে যেন সমাজ সুন্দর হয়ে গড়ে উঠুক। এই আমাদের উদ্দেশ্য, পিস টিভির বাংলার সেই উদ্দেশ্য। পিস মানে হচ্ছে শান্তি, সেই শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠুক পৃথিবী, আমরা এই কামনা করি। কিছু সময় আছে, যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা আগের টপিক নিয়ে, যে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়েটা বাতিল বলে গণ্য হবে। হাদিস থেকে আমরা জানতে পাচ্ছি যে একটা মেয়েরও পছন্দ আছে, একটা ছেলেরও পছন্দ আছে, যারা বিয়ে করবে। এখন উভয় পক্ষের যে অভিভাবক, তারা একে অপরকে পছন্দ করছে না, কিন্তু ছেলেটা মেয়েকে পছন্দ করে, মেয়েটা ছেলেকে পছন্দ করে, তারা চাইছে আমরা দুজনে একসঙ্গে থাকবো, সংসার করব। এখন সেক্ষেত্রে ইসলামের বিধান কি, শরীয়ত কি বলছে সেক্ষেত্রে? এটাই বলছে যে মেয়ে যে কোনো প্রকারে তার বাবাকে রাজি করাবে। কেন হবে না রাজি? নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই মেয়ের থেকে তার মা বাবা বেশি ভালো বোঝে। এখন কেন হচ্ছে না, যদি সামান্য কারণ হয়, স্বার্থগত কারণ হয়, তাকে বোঝাবে, বোঝাবার চেষ্টা করবে, না হয় তার সঙ্গে বিবাহ হবে না। অভিভাবকের অনুমতি জরুরি, যেমন মেয়ের পছন্দ জরুরি। এখন মেয়ের এক জায়গায় পছন্দ নয়, বাবা জোর করে বিয়ে দেবে তাও যায় না, বাবাও জোর করে কোনো মেয়েকে কোনো অপছন্দনীয় ছেলের সাথে বিয়ে দিতে পারে না। তাহলে মেয়েটার যদি পছন্দ না করে তাকে জোর করে বিয়ে দিতে পারবে না, তাহলে সেই মেয়েটা যদি জীবনে বলে যে আমি ওই ছেলেটাকে ছাড়া বিয়ে করবো না, তাহলে তাকে তো আর কখনোই জীবনে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করতে পারবে না। নিশ্চয়ই পারবে না, কিন্তু সেই মেয়েটার এটা ভুল যে ওই ছাড়া দুনিয়াতে আমার পুরুষই নেই, ওকেই বিয়ে করব, ও ছাড়া আমার আর কেউ ভালোবাসবে না, ওই হচ্ছে আমার একমাত্র যোগ্য পুরুষ, আর বাকি সব ভেড়া, নাকি দুনিয়াতে আর পুরুষ নেই? সে বেকুপের পছন্দটাই ভুল। কত মেয়ে কত পুরুষ নিয়ে সংসার করছে, আর সে ওইটাকে পছন্দ করলো, আর দুনিয়াতে সব ভেড়া, আর পুরুষ নেই? কেন, বাপ মা যাকে পছন্দ করছে, ভাইরা যাকে পছন্দ করছে, পছন্দ হবে না? তাকেও ভালোবাসো, সেও তোমাকে ভালোবাসবে। অন্য মেয়েরা অন্য ছেলেকে ভালোবাসে না, তার এরকম পছন্দ কেন, এরকম গোয়ার তুমি কেন? ওকেই করবো, না হয় তো গলায় দড়ি নেবো, মরবো, বিয়ে করবো না, এসব বাজে কথা। উভয় ধার্মিক, সেই জন্য উভয় ধার্মিক যদি হয়, ধার্মিকের অভাব নেই যদি, আর নিশ্চয়ই কোনো কারণ আছে, এটা ব্যক্তিগত কোনো পর্যায়ে সেখানে দেখতে হবে আলোচনা করে যে কেন এই অভিভাবক ওই ছেলেকে পছন্দ করছে না, দেখতে হবে। এটা সাধারণভাবে আমরা বলছি, সমীক্ষা করছি, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে দেখতে হবে যে অভিভাবক কেন ওই ছেলেকে পছন্দ করছে না যে ছেলেকে মেয়ে পছন্দ করেছে, দেখে তার মতো ব্যবস্থা আছে। মেয়েকেও বোঝাতে হবে এবং অভিভাবককেও বোঝাতে হবে, ব্যবস্থা আছে, বুঝতে পারলেন? এখন মোটামুটি বুঝে নেন যে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আমাদের সমাজে সংসারে সুস্থতা আসে, এই বিশৃঙ্খলার জন্য, উচ্ছৃঙ্খলতার জন্য সংসারে কত অশান্তি, কত আগুন লাগে। যাকে আপনি স্নেহ ভরে মানুষ করলেন, যে মেয়েকে ছোট থেকে কচি বার থেকে মা তাকে বুকে আঁকড়ে আঁকড়ে আঁকড়ে ধরে তাকে শিক্ষিতা করলো, তারপরে সে বলছে বাপ মা তোমরা কিছুই বুঝো না, আমি ভালো বুঝি, আমি বেশি বুঝি, তোমরা বোঝো না আমার জন্য কেমন পুরুষ চাই, তোমরা বোঝো না। অথচ মা বাপ সংসার করছে, তারাও বিবাহ শাদী করেছে, আরো বিবাহ দিয়েছে, সবকিছুই বুঝে সবকিছুই জানে, কিন্তু আসলে এসব কিছু না, আসল হচ্ছে হাওয়া। হাওয়া বুঝেন কাকে বলে? হাওয়া মানে কুপ্রবৃত্তি, মন তাকে চেয়েছে আমি পাগল হয়ে গেছি, আমার ওই মজনুর মতো আর দুনিয়াতে কোনো মজনু নেই, মজনু মানিতে পাগল আর সব ভেড়া। এইরকম যদি মনোভাব থাকে যে বাস যাকে আমি পছন্দ করছি সেই হচ্ছে আমার যোগ্য স্বামী, বা কি আর কেউ হতে পারবে না, আরে অন্য মেয়েদের কাছে যোগ্য স্বামী নয়, তুমি তাকে যোগ্য ভাবলে আর দুনিয়াতে সব অযোগ্য। আরো পুরুষ আছে তোমার মা বাপ যার জন্য পছন্দ করছে, তুমি পছন্দ করে দেখো, তাকেও ভালোবাসো, হতে পারে। তবে হ্যাঁ, এমনও হতে পারে দিনদারির ক্ষেত্রে মা বাপ দিনদারি চায় না, মেয়ে খামোকাতে একজন বেদিন পুরুষের সঙ্গে বিবাহ দিতে যাচ্ছে, সেক্ষেত্রে সে কঠোর হবে, আর কঠোর হয়ে এমন ব্যবস্থা নেবে যে আমার মা বাপ আমাকে বেদিনের সঙ্গে বিবাহ দিতে চাচ্ছে, বেনামাজির সঙ্গে বিবাহ দিতে চাচ্ছে, আমি চাই না। তখন যদি মা বাপ একান্তই না মানে তখন প্রশাসন আছে, প্রশাসনের কাছে তার প্রকাশ করবে এবং কাজের কাছে বলবে যে আমার মা বাপ আমাকে বেদিনের সঙ্গে বিবাহ দিতে চায়, অতএব আমি দিনদারকে বিবাহ করতে চাই, তখন প্রশাসন হস্তক্ষেপ করে মা বাপকে বাধ্য করবে, অথবা মা বাপকে বাতিল করে নিজে দায়িত্ব নিয়ে দিনদার পুরুষের সঙ্গে মেয়ে বিয়ে দেবে। ও এক এক ক্ষেত্র আছে, ক্ষেত্র আছে, ক্ষেত্র বিশেষে ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমাদের সংসারে শান্তি ফিরে আসুক, সবাই সুখে এক অপরকে নিয়ে আত্মীয় স্বজন নিয়ে আমাদের বিয়ে হোক, সংসার হোক, এই কামনা করে দর্শক মন্ডলী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়াসাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।